আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ইসলামী আলোচনা অর্থনীতি সংক্রান্ত আলোচনায় আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করব এবং ওয়াজ করার মাধ্যমে, উপদেশ দানের মাধ্যমে। ইসলাম বড় সহানুভূতিশীল ধর্ম, মুসলিমদের আপোষে সহানুভূতি রাখতে উদ্বুদ্ধ করে। ইসলাম জাকাত ফরজ করেছে, এটা বাধ্যতামূলক। আপনাকে আপনার অর্থের জাকাত দিতে হবে, আর তা না দিলে তার শাস্তি ঘোষণা করেছে যে তার শাস্তি হবে। আর তার উপরেও আপনি জাকাত দিলেন, জাকাতের উপরেও ইসলাম আপনাকে দান করতে উদ্বুদ্ধ করে, আপনি নফল দান করবেন। জাকাত আপনি কোনো অমুসলিমকে দিতে পারেন না, কিন্তু মানবিক খাতিরে আপনি অমুসলিমকে দান করতে পারেন, নফল দান। আর এই দান করার ব্যাপারে আপনি কোনো রকমের কুণ্ঠাবোধ করবেন না, কার্পণ্য করবেন না, কঞ্জুসি করবেন না, বখিলি করবেন না। এ কথা কোরআন ও হাদিসের বহু জায়গাতে বলা হয়েছে। ইসলামী অর্থনীতিতে দান একটা বড় জিনিস, যেমন জাকাত, তেমনি দান একটা বড় জিনিস। সেই দানের মাধ্যমে, সেই জাকাতের মাধ্যমে মুসলমানদের ফান্ড তৈরি হয়, আর সেই ফান্ড থেকে বিভিন্ন অভাবের জায়গায় খরচ করা হয়, ব্যয় করা হয়, আর তাতে মুসলমানরা উপকৃত হয়। এই সংক্রান্ত দু চারটি কথা আপনাদের সামনে রাখবো, যাতে করে যদি কারো মনের বখিলি থাকে, কার্পণ্য থাকে, ধন থাকে কিন্তু দান করতে ইচ্ছা হয় না, তাহলে তাকে বলবো এ সংসারে মানুষ আছে চার শ্রেণীর: দয়ালু, দাতা, আত্মকেন্দ্রিক ও কৃপণ। যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায় সে হলো দয়ালু। কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল না, মেহমান এসেছে বাড়িতে, মেহমানের খাবার ছাড়া আর কোনো খাবার নেই, আল্লাহু আকবার, কোনো ছলবাহানা করে বাতি নিভিয়ে দেওয়া হলো, মেহমানকে খেতে দেওয়া হলো আর নিজেরা খাওয়ার ভান করলেন। যে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না, সে হচ্ছে আত্মকেন্দ্রিক, নিজেরটা বোঝে। আর যে নিজেও খায় না এবং অপরকেও খাওয়ায় না, সে কে? সে হচ্ছে বখিল, কৃপণ, কুঞ্জুস, নিজেও খায় না, পরকেও খেতে দেয় না, হতভাগা। যে থাকতে খায় না তার মুখে ছাই, আর যে না থাকতে খেতে চায় তার মুখেও ছাই। বখিল, কৃপণ, এ নিজে খায় না, পরকেও খেতে দেয় না, নিজে পরে না, পরকেও পড়তে দেয় না। বখিল, কৃপণ, বৈকুণ্ঠ, কিপ্টে, কঞ্জুস, যাই বলুন না কেন, এরা হলো তারা যারা নিজেদের মাল ব্যয় করতে চায় না। এরা নিতান্ত অনুদার এবং অত্যন্ত সংকীর্ণ মনা। অনেক সময় এরা নিজেরা না খেয়ে এবং না পরেও সঞ্চয় করে, খায় না, পরে না, সঞ্চয় করে, শুধু জমা করে যায়। শেষকালে খায় কে? কে খায়? ওই যে পরবর্তী বখিল বাপের পুরনি বেটা। এইরকমই হয়, পাপ সারা জীবন মেহনত করে, কষ্ট করে, সঞ্চয় করে গেল, পাই পাই পাই পাই খরচ, খরচ করলো না, খেলেও না, খরচও করলো না, শেষকালে এমন এক বেটা এলো যে এক নিমেষে উড়িয়ে দিল, ফুর্তি। এরা এমন মানুষ যারা নিজেরা না খেয়ে সঞ্চয় করে, এদের জন্য কথিত আছে এরা নাকি পিঁপড়ের পেট থেকেও খাওয়া গুড় টিপে বের করে নেয়, এরা নাকি সিন্ধুকের কাছে টাকা ধার নেয়, তার টাকা বাক্স থেকে বের করে না, ধার নেয়। তার মানে কি? যে টাকাটা নিলাম আবার কখন রিটার্ন দেব, টাকাটা বের করলাম আবার কখন ফিরিয়ে দেব। একটি পয়সা পকেট থেকে গেলে মনে হয়, মন বলে গেল গেল গেল গেল, পয়সা খরচ হয়ে গেল, তাই না? বাই চান্স যদি মেহমান চলে আসে, অযাচিত মেহমান, আর যদি সেই রকম জামাই হয়, দুদিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ বেড়ায়, তাহলে তো বুঝতেই পারছেন তার অবস্থা কি হবে। হ্যাঁ, এরকমও হয় বখিল, কিন্তু বাধ্য হয়ে দেখেছেন, বখিল, বখিল মাল খরচ করতে চায় না, কিন্তু এমন পর্যায়ে পড়ে যে সে মানত করে। মানত করে কি? আল্লাহর সঙ্গে চুক্তি করে, আল্লাহ তুমি যদি আমাকে এই করো তাহলে আমি তোমার রাস্তায় দেবো রে। এই জন্যই মানত করা মাকরুহ, তাই না? মাকরুহ বলা হয়েছে, ঘৃণ্য। কেন? আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট, চুক্তি, আল্লাহ তুমি যদি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করাও তাহলে আমি ৫০০ টাকা তোমার রাস্তায় দেবো, তার মানে না পাশ করালে দেবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শ্রেণীর নজরে কোনো লাভ নেই, খালি বখিলের কাছ থেকেই মায়ুস এড়িয়ে যায়, সেরকম মজাচিত মেহমান এসে গেছে, তখন মাল খরচ করতেই হবে, কিন্তু তার মনে যে অবস্থা হয় ফুলের ওপরে মই যায়, তাই না? অবস্থা খুবই খারাপ, বখিল খুবই খারাপ জিনিস। ধন সুহাগি মরে কুরোর যাও খেয়ে, এদের অবস্থা হলো আপন বেলায় চাপন চোপন, পরের বেলায় ঝুরঝুরে মাপন। আপনার বেলায় পাঁচ কড়াই গন্ডা, পরের বেলায় তিন কড়াই গন্ডা। আপনারটা ঢাকা থাক, পরেরটা বিকিয়ে যাক, বখিলের কারবার। কিন্তু সব থেকে বড় কথা এই যে, এরা নিজেদের প্রতিপালকের রাস্তায় ব্যয় করতেও কুণ্ঠা বোধ করে। এরা হযরত উমারের দোহাই দিয়ে ছেঁড়া ফাটা লেবাস পরে, বলে কি যে আমি হচ্ছি সংসার বিরাগী, কিন্তু হযরত উমারের মতো দান করে না। হযরত উমারের মতো ছেঁড়া ফাটা তালিওয়ালা জামা পরে, দিয়ে বলে কি আমি হচ্ছি জাহেদ মানুষ, সংসার বিরাগী মানুষ। হযরত উমার ছিলেন, কিন্তু হযরত উমারের মতো আল্লাহর পথে ব্যয় করে না, চালাক মানুষ। এরা অপব্যয় করা হারাম তা খুব জানে, কিন্তু কার্পণ্য করা হারাম সেটা জানে না অথবা মানে না। এরা মিথ্যা বলে, নানা বাহানা করে ধন গোপন করে, না নেই তো, হ্যাঁ দেওয়ার মতো কিছু নেই, নেই মানে দেওয়ার মতো কিছু নেই, গোপন করে, তবু আল্লাহর হক আদায় করতে অকুণ্ঠ হয় না। কত এলো আর কত গেল এই হিসাব রেখেই এদের খাঁটি সুখ মাটি হয়ে যায়। সমস্ত দুনিয়ায় বেচারি পেল কিন্তু সুখ ভোগ করল না, এরা এমন লোক। পরন্তু কার্পণ্য নিশ্চয়ই ভালো না, কঞ্জুসি মোটেই ভালো না। এবার আপনাদেরকে কোরআন হাদিস শোনাব। মহান আল্লাহ বলছেন, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যে ব্যক্তি মিথ্যায়ন করে, বখেলি করে, কার্পণ্য করে এবং বেপরোয়া হয়ে যায়, আর ভালো কে মিথ্যায়ন করে, সৎকে মিথ্যায়ন করে, হককে মিথ্যায়ন করে, কঠিনতার জন্য তা সহজ করে দেওয়া হয়, তার পথ সহজ করে দেওয়া হয় কঠিনতার জন্য। জাহান্নামের জন্য জাহান্নামের পথ সহজ করে দেওয়া হবে, তার জন্য যেটা কঠিন হবে তার সহজ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। খবরদার, যারা বখিলি করে, কঞ্জুস করে, আল্লাহ তাআলা যা দিয়েছেন যে অনুগ্রহ, বরং না তার জন্য কি মন্দ, খারাপ, নিকৃষ্ট। যে জিনিস ব্যয় করতে তারা কার্পণ্য করে, সেই জিনিসকে কেয়ামতের দিনে তাদের গলায় তক পরিয়ে দেওয়া হবে, তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আসমান জমিনের সমস্ত ত্যক্ত সম্পত্তি মিরাস একমাত্র অধিকারীকে আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবেন, আল্লাহই হবেন একমাত্র ওয়ারিস। ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবির। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। এ হচ্ছে সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। বখিলি করলে, যে মালের বখিলি আপনি করবেন, সেই মালকে কেয়ামতের দিনে কি করা হবে, লটকে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না, আর মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াবিল কুরবা আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াল ইয়াতামা এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াল মাসাকিন আর মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াল জারিজিল কুরবা আত্মীয় প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তারপর সফরের সঙ্গীর সাথে সৎ ব্যবহার করো, তারপরে মুসাফিরদের সঙ্গে সৎ ব্যবহার করো, তারপর দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা গর্ব করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এরা হচ্ছে কোন শ্রেণীর মানুষ? আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখিলি করে, কার্পণ্য করে, ওয়া ইয়ামুরু আল্লাহ তাআলা যে অনুগ্রহ তাদেরকে দিয়েছেন গোপন করে, প্রকাশ করলেই তো বুঝতে পারছেন, দিতে হবে, দান করতে হবে, তাই না? অনেক সময় দেখবেন আপনার বেতন কত বলতে চায় না, কারণ বেশি বেতন বললেই আবার যদি পরবর্তীতে চাই লোকের মাঝে প্রচার হয় তো বেতনটাকে গোপন করে, আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ গোপন করে, কত বিঘে সম্পত্তি আপনার বলতে চায় না, গোপন করে, তাই না? তবে হ্যাঁ একটা কথা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় গোপনও করতে বলেছেন, যখন আপনার কোন নিয়ামত এমন নিয়ামত আসবে যে নিয়ামত আপনি হাতে পেলেন সেই নিয়ামত যদি কোন লোক জানতে পারে সে আপনার প্রতি হিংসা করবে তাহলে তখন আপনি গোপন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না কুল্লাযি নিয়ামাতিন মাহসুদ, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসিত হয়, মানুষ তার প্রতি হিংসা করে, সুতরাং সেই নিয়ামতটাকে গোপন করে তোমরা সহযোগিতা নাও, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু এক্ষেত্রে যে মাল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন তা দান করবেন না এই ভয়ে গোপন করবেন তা কিন্তু বৈধ নয়। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর এসে আপনাদের সামনে বাকি নসিহত পূরণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে কিছু মানুষ আছে যে তাদের আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামতকে গোপন করে, কিসের ভয়ে গোপন করে, দান করতে হবে এই ভয়ে। তিন বাগানওয়ালার কথা মনে আছে আপনাদের, যে তিন বাগানওয়ালারা রাতারাতি ভোরে ভোরে চলে যাব, ফানতালাকু ওয়াহুম ইতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইনা মিসকিন, তার মানে তাদের উপরে যেন মিসকিন না চলে আসে, গোপন করে করে চুপি চুপি কথা বলতে বলতে বলতে বলতে তারা নিজেদের বাগানে গেল, তাই না? বাগানে গিয়ে কি দেখলো, দেখলো হ্যাঁ ফাতাফা আলাইহা তায়েফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, ও ঘুমন্ত অবস্থাতেই কাজ শেষ হয়ে গেছে, তারা ইস্তেসনাও করেনি, তারা ইনশাআল্লাহও বলেনি, গিয়ে দেখছে বাগান কই, তো বলছে আমরা তো পথ ভুলে গেছি। পথ ভুলে গেছো নাকি তোমার বাগানই ভুলে গেছো, বাগান শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? কি গোপন করে করে মিসকিনদেরকে গোপন করে কেটে লুকিয়ে লুকিয়ে ভরবো, এরকম গোপন করা জায়েজ না। মিসকিনদের হক দাও, ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদে, কাটায়ের দিন, ঝাড়াইয়ের দিন, মারায়ের দিন তার হক আদায় করো, যা হক দেওয়া হয়েছে সেই হক, হয় বিশ ভাগের ভাগ না হয় দশ ভাগের ভাগ, কিংবা যে ভাগ তোমার উপরে নির্দিষ্ট করা হয়েছে সদকা করো, দান করো, তা না করে তুমি গোপনে গোপনে গোপন করবে, মানুষকে ধোকা দেবে, দান করবে না তা চলবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বখল, নিজে বখিলি করে অপরকে বখিলি করতে আদেশ করে। অনেক সময় দেখবেন মানুষ দেখছে যে ও দান করছে আমি করি না, তো ও দান করলে তো ওর নাম হচ্ছে, আমার বদনাম হচ্ছে, দেয় এত করে দিস কেন, এত দেওয়ার কি দরকার আছে, তখন তাকে উপদেশ দেয়, বখিলি করতে, কার্পণ্য করতে আদেশ করে। আর আল্লাহ তাআলা যা দিয়েছেন, যে অনুগ্রহ দিয়েছেন তা গোপন করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি অস্বীকারীদের জন্য বা নাশুকুরকারীদের জন্য, যারা অস্বীকার করে অথবা না শুকুর করে, কৃতজ্ঞতা করে, কৃতজ্ঞতা করে না, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। সূরা নিসা 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের জন্য বলছেন ফালাম্মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ যদি দিত আমি দান করতাম, আল্লাহ দিলে দান করতাম, আল্লাহ দিলে দান করতাম, কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে দেন তখন কি হয়, ভুলে যায় ওয়াদা, ভুলে যায়, তখন আর আল্লাহকে দান করতে চায় না। মাল যখন থাকে না তখন আকাঙ্ক্ষা করে আল্লাহকে, বলে আল্লাহ যদি তুমি দাও তা না না সদকা না, আমরা সদকা করবো, দান করবো, কিন্তু যখন মানুষ মাল পায় তখন তার মনে লোভ হয়ে যায়, তখন আর দান করতে চায় না, তাই না? এরা সেই বিভিন্ন ছল ছুতা বাহানা দিয়ে তখন সেই মালকে হালাল করে নেয়। কেমন, ওই যে একটা গল্প শুনেছেন, এক ব্যক্তি নাকি গোপাল ভাঁড় রাস্তায় যাচ্ছিল, দিয়ে মনে মনে বলল দশ টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করব, দশ টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করব। খানিক দূর গিয়েই দেখলো পাঁচ টাকা পড়ে আছে, পাঁচ টাকা তুলে নিয়ে বলছে ভগবান এত চালাক, নিজের ভাগটা আগে থেকেই কেটে নিল। শুনেছেন গল্প? দেখেন মানুষ কত বড় চতুর, যে যা পাবো তার অর্ধেক দান করব, এটাই তো নিয়ত হওয়া দরকার, কিন্তু দশ টাকা চেয়েছিল এই পাঁচ টাকা পেয়ে যাবো, যে ভগবান এত চালাক নিজের ভাগটা আগে থেকেই কেটে নিল। এরকম মানুষ আছে, এমন সময় মানুষ, আমি নিজের কানে শুনেছি মানুষ বলছে, এবছরে তো ওষুধ দিতে পারবো না, আল্লাহ তালা বান বন্যা দিল, অনেক ক্ষতি হলো, এবছরে ওষুধ দিতে পারবো না। তো বান বন্যা হলে, ক্ষতি হলেই কি ওষুধ দিতে হবে না, নাকি তোমার 750 কেজি না হলে ওষুধ দিতে হবে না? তোমার যে ভালো জমিগুলো আছে তাতেই তো 750 কেজি হবে, আর যে জমিগুলোতে ধান নষ্ট হয়ে গেছে বানের ফলে, ঠিক আছে, তোমার ওষুধ কম হবে। নাকি বানে ধান নষ্ট হয়েছে বলে তুমি মোটেই ওষুধ দেবে না, তার মানে ওই যে ভগবান নিজের ভাগ কেটে নিয়েছে আগে বান দিয়ে, তাই না? এরকমও বকিল আছে, কৃপণ আছে, যারা আল্লাহর পথে কোন রকম ব্যয় করতে চায় না। অনেক সময়ে ওয়াদা করে কিন্তু যখন নিয়ামত আসে তখন ওয়াদা ভুলে যায়। আল্লাহ তালা অন্য এক আয়াতে বলছেন, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, ওরাই তোমরা যাদেরকে দান করার জন্য, আল্লাহর পথে খরচ করার জন্য আহ্বান করা হয়। ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে এমন লোক আছে যারা বখিলি করে, কার্পণ্য করে। ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহ, কিন্তু যে বখিলি করে সে আসলে নিজের জন্যই বখিলি করে। বখিলি করলে তার ক্ষতিকার তোমার নিজের, তুমি যদি দান করো নিজের জন্য করবে, তোমরা যে দান করবে সেটা কার জন্য করবে? নিজের জন্যই করবে, নিজের ভালাইয়ের জন্য করবে। আর যদি বখিলি করো, কার্পণ্য করো, তো নিজের ওপরে করবে, আজকে দেবে না তুমিই পাবে না। অথচ দান মানে কি? দান মানে হচ্ছে জমা রাখা, তাই না? ওই যে একুল ইবনে আদম মালি মালি, ইবনে আদম বলে মাল, এটা আমার মাল, ঘর বাড়ি আমার মাল, জমি আমার মাল, টাকা আমার মাল, সোনা আমার মাল। কিন্তু ইবনে আদম, হাল মিন মালিকা ইল্লা মা আকালতা, যা তুমি খেয়েছো সেটা তোমার মাল, যা পড়েছো ছিঁড়ে ফেলেছো সেটা তোমার মাল। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যা সাদকা করেছো, সাদকা সেটা হলো কি? আখেরাতে জমা হলো, তাই না? এই হচ্ছে তোমার মাল, যেটা তুমি জমা করলে সেটাই আসল মাল। আর যেটা তুমি বখিলি করলে, কার্পণ্য করলে, জমা রাখলে, সেটা কিন্তু তোমার ওয়ারেস রাখাবে, সেটা তোমার মাল না, সেটা তোমার ওয়ারেস রাখাবে, অথবা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অথবা চোরে নিয়ে চলে যাবে, ডাকাতে নিয়ে যাবে, সেসব মাল তোমার মাল না। সুতরাং আল্লাহর সঙ্গে চালাকি করা চলবে না। আল্লাহর কাছে যা জমা রাখবেন তা আপনি পাবেন, কাল কেয়ামতের দিনে পাবেন, আল্লাহর কাছে উত্তম রূপে পাবেন এবং তা বর্ধিত আকারে পাবেন। কিন্তু বখিল্লা তা মানে না। ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসে, যে বখিলি করবে, কার্পণ্য করবে, সে নিজের জন্য করবে। আল্লাহুল গানী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী ধনী। আসল ধনী কে? আল্লাহ হচ্ছেন গানী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। ওয়ান্তুমুল ফুকারা, তোমরাই হচ্ছে ফকির। যতই তোমরা ধনী হও, আসলে ফকির তোমরা, তোমরা হচ্ছে মুখাপেক্ষী, পলকে পলকে, পদে পদে আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী। ওয়াইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, এ নসিহত না শোনো, এ কথা না মানো, তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে অন্য এক জাতি স্থাপন করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপর তারা তোমাদের মতো হবে না, বখিল হবে না। তারা আল্লাহ চাইলে পরে এমন এক জাতিকে নিয়ে আসবেন যে তোমাদের মতো বখিল হবে না, তারা আল্লাহর আশায় দান করবে। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি এই নসিহত আপনাদেরকে ভালো লাগবে এবং এর প্রতি আপনি আমল করবেন। এই আশা রেখে আজকের বৈঠক শেষ করছি। আগামীতে আরও নসিহত আছে, আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। এখন সামান্য সময় আছে, যদি আপনারা প্রশ্ন করেন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পূর্ববর্তীর বক্তব্য দিতে গিয়ে একটি উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন দিনকে, যখন আপনার গোসল ফরজ হয়ে যায় এবং অতিরিক্ত আর কি ঠান্ডার কারণে আপনি গোসল করতে কষ্টদায় হয়, সেখানে তয়াম্মুম করলে হবে, কিন্তু গোসল করা কষ্ট হলেও অজু করার সমর্থ আছে, এ সময় কি আমার অজু করে নামাজটা হবে? যেমন কষ্ট তেমন ব্যবস্থা। যদি মনে করেন যে আমার উজু করলে ক্ষতি হবে না, গোসল করলে ক্ষতি হবে, তাহলে গোসলের জন্য তায়াম্মুম করুন, উজু করে নামাজ পড়ুন। আর যদি মনে করেন যে না, পানি স্পর্শই করা যাবে না, তাহলে আপনি উজু গোসল উভয়ের জন্য কি করুন? তায়াম্মুম করুন। আল্লাহ তাআলার দিন বড় সহজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমি যদি আল্লাহর সাথে এরকম ইরাদা করি যে আমি এই কাজে সাফল্য লাভ করলে আল্লাহর উদ্দেশ্যে দুটো রোজা রাখবো বা এরকম কোনো ইবাদত, এবাদতের নিয়ত রাখি, তো এটা কি মাকরুহ হবে? প্রত্যেক নজর হচ্ছে মাকরুহ। নজর আল্লাহর সঙ্গে এইভাবে চুক্তি করা, যে আল্লাহ যদি তুমি আমার আব্বাকে ভালো করে দাও তাহলে আমি তোমার রাস্তায় দুটো রোজা রাখবো, তাই না? চুক্তি হলো কি না? আল্লাহর সঙ্গে চুক্তি হলো, তার মানে যদি তুমি ভালো না করো তাহলে বাখিল, নজরে উপকার কিছুই হয় না, বকিলের কাছ থেকে মাল বের করে নেওয়া হয়, বুঝতে পারছেন? বাকি থাকলো চুক্তিহীন নজর, যাতে কোনো চুক্তি নেই, সেটাও মাকরুহ। কেননা নজর বানলে যে জিনিস আপনার জন্য ফরজ না, ওয়াজেব না, তা ফরজ হয়ে যায়। যেমন আমি নজর মানলাম আল্লাহর রাস্তায় রোজা রাখবো, এখানে চুক্তি না, মানে কন্ট্রাক্ট না, বিনা কন্ট্রাক্টে আমি নজর মানলাম, বিল্লাহি আলাইয়া নাজরুন আসুমা ইয়াউমাইন, আমি আল্লাহর রাস্তায় নজর মানলাম দুটো রোজা রাখবো। এই দুটো রোজা রাখা আপনার জন্য কি হয়ে যাবে? ওয়াজেব হয়ে যাবে। এই জন্য এটা মাকরুহ, এটা ঠিক না। নজর একটা ইবাদত ঠিকই, যখন কেউ মানবে তা পালন করা ওয়াজেব, এবং এই জন্য এই নজর অন্যের নামে, গায়রুল্লাহর নামে মানা যাবে না। গায়রুল্লাহর নামে নজর মানা কি? শিরিক। যেহেতু নজর মানা হচ্ছে ইবাদত। ওমা আনফাকতুম মিন খাইরিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুন। ইউফুনা বিন নাযরি, তারা নজর পুরা করে, তার মানে কি? নজর পুরা করা ওয়াজেব, হাদিসে আছে সে কথা। মান নাযারা আন ইউতিয়া আল্লাহ ফালিউতিহু, যে ব্যক্তি নজর মানবে যে সে আল্লাহর কোনো আনুগত্য করবে সে যেন তা করে, আর যদি কেউ নজর মানে যে আমি আল্লাহর আনুগত্য করব না সে যেন তা না করে। এই জন্য যদি কেউ শিরকি নজর মানে, কোনো মাজারে নজর মানে, কোনো শিরকের জায়গায় গিয়ে বলে বাবা অমুক আমি যদি সৌদি আরবের ভিসা পাই তাহলে আমি তোমাকে এই দেবো, তাহলে ভিসা পাওয়ার পর সেই বাবার নজর পালন করা হারাম, বুঝতে পারলেন? ওটা হচ্ছে শিরকি নজর। সুতরাং আমাদেরকে সব দিক খেয়াল করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।